আপনারা সবাই জানেন উজুর প্রথমে নিয়ত করতে হবে, প্রত্যেক আমল নিয়ত ছাড়া হয় না, নিয়ত করা জরুরি। আর নিয়ত করা নিয়ত করা কি খবরদার দুটোর সঙ্গে মিল তাল বল খাই দেন না, যে হুজুর বলছে হুজুর কয়েছে নিয়ত করা বিদাত। আমি কি বললাম নিয়ত পড়া বিদাত, পড়া পড়া নামাই তো আর নামাই তো আর নামাই তো মুসালিয়া নামাই তো নাসুমা নামাই তো নাতবদ্দা নামাই তো আর নামাই তো নামাই তো কত আর করবেন, সব ইবাদতের নিয়ত জানেন আপনি। সুতরাং নিয়ত করবেন কোথায়, নিয়ত মানে কি সংকল্প, মনের ভিতরে নিয়ত করবেন যে আমি উজু করছি, ঠিক আছে। তারপরে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন। এ দুই হাতকে কবজি পর্যন্ত ধরবেন, দুই হাতকে কবজি পর্যন্ত কয়বার ধরবেন তিনবার ধোয়া হয়ে গেলে তারপরে পানি নেবেন, ডান হাতে পানি নিয়ে মুখে নেবেন, কি করবেন কুল্লি করবেন। আর সেই সময় যদি দাঁতটা মেজে নেন ভালো, কারণ প্রত্যেক নামাজের আগে দাঁত মাজা ভালো, হুজুর আগে দাঁতটা মেজে নিলে তো ভালোই, মেসওয়াক করলে কমসে কম একবার মুখে যদি নেন আর গড়গড়া করে নেন আর একটু এইভাবে গলার এই পর্যন্ত রোজা না থাকে তাহলে একটু গড়গড়া করে নিয়ে তারপরে পানিটা ফেলে দিলেন কয়বার তিনবার। তারপরে পানি নিয়ে নাকে, কোন কোন বর্ণনায় আছে অবশ্য যে নাক মুখে আর নাকে একসঙ্গে পানি নিতে পারেন, সামান্য পানি দরকার নেই, আলাদা করেই নেন, আলাদা করে নাকে পানি নিয়ে ডান হাতে এইভাবে পানিটা নিয়ে সামান্য টানবেন, সামান্য নস্যি টানার মতো, নস্যি টানা বলছে নাকি নস্যি টানার মতো সামান্য এইভাবে হালকা করে টেনে ছেড়ে ফেলে দেবেন বাম হাতে, দিয়ে কবার করবেন এটা তিনবার, নাক ঝাড়া হয়ে গেল তারপরে পানি নেন, পানি নিয়ে মুখে মুখমণ্ডল ধৌত করেন, মুখমণ্ডল মানে আপনার যেখান থেকে চুল বেরিয়েছে এই নিয়ে কানের এই পর্যন্ত থেকে নিয়ে দাড়ির শেষ পর্যন্ত এইগুলো সমস্ত গুলো ভালো করে ধোবেন কবার তিনবার, তিনবার ধোয়া হয়ে গেল তারপরে হাতে পানি নিয়ে, ডান হাতে পানি নিয়ে এইভাবে ডান হাতকে কোনই পরামর্শ কোনই পর্যন্ত তিনবার ধোবেন, তিনবার না অনেকে দেখবেন এইভাবে নিয়ে শেষকালে একবার এরকম করে দেয়, তাই না? আপনার যে বলা হয় তিনবার রিয়াজ যাও, তো আপনি দুবার হিস্ট্রি পর্যন্ত গেলেন আর একবার রিয়াজ গেলেন, তিনবার যাওয়া হলো, তিনবার রিয়াজ যেতে হলে রিয়াজ পর্যন্ত তিনবার যেতে হবে, তাই না? আপনাকে বলা হচ্ছে তিনবার হাত ধুতে, এইভাবে দিয়ে দুইবার নিলেন শেষকালে একবার গোটা হাতটাকে বুলিয়ে দিলেন, এটা কি তিনবার হলো? এটা ফাঁকিবাজি হলো, চালবাজি হলো। সুতরাং পুরো তিনবার এইভাবে গোটাটাই ধোবেন, ঠিক আছে? অপর বলবেন যে প্রথমে হাতের কবজি ধুতে হবে, এটা ধোয়া দরকার নেই, না পুরোটাই এখান থেকে নিয়ে আঙ্গুলের ডগা থেকে নিয়ে কোন পর্যন্ত তিনবার ধোবেন, ডান হাত তারপরে বাম হাত, ধোয়া হয়ে গেল তারপরে পানি নিয়ে মাসা করবেন, মাথা মাসা, মাথা মাসা কিভাবে করতে হয় দেখুন, প্রথমে যখন পানিটা নেবেন নেওয়ার পর ঝেড়ে দেওয়ার পর এইখানে এই যে কড়িয়াগুলো বলেন না কনিষ্ঠা, কনিষ্ঠা আঙ্গুলি এখান থেকে নিয়ে এইভাবে যেখান থেকে চুল গজিয়েছে সেখান থেকে নিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে পেছনে চলে যাবে, যখনই পেছনে ঘাড়ের চুল শেষ পর্যন্ত চলে যাবে তখনই হাতটা উল্টে যাবে, দিয়ে এইভাবে মানে এই হাতে পানি শেষ, এই দিকটা পানি শেষ হয়েছে এই দিকটা পানি দিয়ে এইভাবে নিয়ে আসবেন কোথা পর্যন্ত, আবার যেখানে শুরু করেছিলেন সেই পর্যন্ত চুল বরাবর, এখানে আপনার চুল শেষ হয়েছে এখানে আপনি ছেড়ে দেবেন, এই হলো কান মাসা, এইভাবে নিয়ে গিয়ে এইভাবে, ঠিক আছে? এইভাবে না, অনেকে অনেক মজাবেও আছে যে কেউ যদি এইভাবে এক চতুর্থাংশ কিংবা দুটো চুল ছুঁয়ে দেয় তো মাসা হয়ে যায়, আমাদের নিয়ম হলো সুন্নতি নিয়ম, সেটা হচ্ছে কি যে গোটা মাথাটা এইভাবে নিয়ে গিয়ে মাসা করতে, তারপরে কান মাসা ওই পানিতেই আপনি কান মাসা করতে পারেন, অথবা নতুন পানি নিয়ে এই যে এইটা কি বা আঙুল বলে এটাকে, হ্যাঁ শাহাদাতের আঙ্গুল কেন বলে জানেন, এটা ঠিক না, আর সাধু আল্লাহ আত্মা করতে হয় না তার জন্য শাহাদাতের আঙুল, তাই না? আর সাধু সাহেটা আঙ্গুল হচ্ছে তৌহিদের দিকে ইশারা করা তার জন্য শাহাদাতের আঙ্গুল বলে, আর বাংলাতে কি বলে তর্জনী আঙুল, তর্জনী আঙুলটা আপনি এইভাবে কানের এই যে আছে না নদী থেকে শুরু করে এই যে ভাঁজে ভাঁজে ভাঁজে ভাঁজে ভাঁজে ভাঁজে গিয়ে হ্যাঁ এইভাবে ঢুকে গেল, ঠিক আছে? এই বুড়ো আঙুলটা নিয়ে কানের এই পিছনটা এইভাবে দিয়ে বুড়ো আঙুলটা কানের পিঠটা দিয়ে মাসা করবেন, এই হলো কান মাসা, দুই দিকে দুইভাবে দুই হাতে দিয়ে কান মাসা হয়ে যাবে। তারপরে আপনি ডান পাটা কভার ধরবেন তিনবার, ডান পাটা তিনবার ধোবেন, আর যদি নদীতে পুকুরে ঘাটে কি বলে উঁচু করেন তাহলে কি হবে? কমসে কম তিনবার হাত বুলিয়ে নেবেন পানির ভিতরে, তিনবার হাত বুলিয়ে নেবেন, তিনবার ধরা হয়, তারপরে বাম পাটা ওইভাবে ধুয়ে নেবেন, আপনার উজু শেষ হয়ে গেল। শেষকালে কি বলতে হবে? দোয়া আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দুর রসুল এই হলো মোটামুটি উজুর সিস্টেম, বাকি গোসলের সিস্টেম নাকি নামাজ পড়বে ঠিক আছে। তাহলে এখন নামাজ হবে, নামাজের পরে আবার ইনশাআল্লাহ আমাদের নতুন করে প্রোগ্রাম শুরু হবে।